বাসা হাড়পুর বাগানপাড়া, দুই ভাই তিন বোন। হাড়পুর বাগানপাড়ায় কি তোমার অরিজিনাল ভিটা বাড়ি হ্যাঁ দাদার? হ্যাঁ, ওটাই অরিজিনাল বাসা, স্থানীয় ঠিকানা ওটাই। আর নানার বাড়ি কোথায়? নানার বাসা কর্ণহার কাছে, দামকুড়া থানা। দামকুড়া থানা। বাড়িতে সদস্য সংখ্যা কতজন, ভাই বোন কতজন তোমরা? আমরা দুই ভাই তিন বোন, মা বাবা, এই আর কি। এর মধ্যে তুমি কয় নাম্বার? আমি সবার ছোট। বাকি ভাইগুলো, ভাই বোনগুলো? বোনদের বিয়ে হয়ে গেছে, ভাই আরও বিয়ে হয়েছে, একসাথেই থাকি আমরা। বোনগুলো সব বাইরে, ছোট বোন আছে এখন, পড়াশোনা এখনো তার শেষ হয়নি, পড়াশোনা চলছে আর কি। আচ্ছা, ভাইগুলো কি করে? ভাই আমাদের এক চাচার নিজস্ব দোকান আছে, ওই দোকান দেখাশোনা করে। তোমার আব্বা কি করতেন? আমার আব্বা ছোট থেকে দেখে আসি যে কৃষক, আমাদের জায়গা জমি আছে সেগুলো দেখাশোনা করে, ওখান থেকে ধান জমি এই সেই বিভিন্ন ধরনের আবাদ করে থাকে। এখন বয়স বেশি হওয়ার কারণে সেগুলো আর করে না, আমাদের জায়গা জমি মানুষই দেখাশোনা করে, ওগুলো থেকে যা হয় আর কি। তো তোমার আব্বা যখন কৃষি আবাদ করতেন, তা কি কি ধরনের ফসল চাষ করতেন মনে আছে? আমাদের জায়গা জমি অনেক অনেকখানি আছে, সেখানে অনেক রকমের আবাদ করতো, যেমন যেমন কুসুর চাষ করতো, ভুট্টা, গম, তারপরে মসুরি, কালাই, আর ধান তো সাথে থাকে। আচ্ছা, তো তোমার আব্বা যখন নিজে চাষ করতো, তখন ওই সমস্ত আবাদের ফসল কি তোমরা নিজেরাই শুধু খাইতে, না বাজার বিক্রিও করতে? না, অনেকগুলো যেহেতু আমাদের ফসল, জায়গা জমি অনেক বেশি ছিল, ফসলও সেই জন্য বেশি হতো, সেগুলো তো সম্পূর্ণ খাওয়া যায় না, বিক্রি করতে হয়, আবার ওগুলো থেকে আবার থাকে আমাদের বাসার জন্য সারা বছরে, যেগুলো লাগে এগুলো রিজার্ভে রাখে, তারপরে বাকিটা বেচতাম। তো কৃষিকাজের সাথে জড়িত তোমার আব্বা, তুমি কখনো তোমার আব্বাকে সাহায্য করেছো? ওই সময় গেছি আব্বার সাথে অনেকবার মাঠে গেছি, মাঠে যখন পাট থাকে তার খাবার এসে এগুলো নিয়ে যেতাম, খুব ভালো লাগতো সেই সময়টা, ছোট সময়ে। আচ্ছা, কত বছর বয়সে এগুলো মনে আছে তোমার? আমি যখন, আমি তো খুব ছোটতে ওখানে যাইতাম না, যখন আমি সিক্স কি সেভেনে পড়ি তখন আমার বয়স মানে 10, সে সময় যাইতাম, মাঝে মধ্যে নিয়ে যেত যে চ তুই আজকে যা নিজের জায়গা জমি গুলো দেখবি, এই সেই যাইতাম এভাবে, বাবার সাথে যেতাম, বড় ভাইয়ের সাথে যেতাম, এলাকাবাসী কেউ গেলে তাদের সাথে যেতাম, ওরকম যাওয়া আসা খুব আমার ছিল ভালোই। তো তোমাদের আবাদের জমিগুলো কি তোমাদের বাড়ির এরিয়াতেই না দূরে ছিল? না, অনেক দূরে দূরে আমাদের জায়গা, মূলত আমাদের বেশি জায়গা চরে ছিল, এখনো আছে, অনেক ফসল টসল হয়, অধিকাংশ জায়গা এখন নদীতে। আর আমার নানির বাসা যেহেতু কর্ণহার, ওখান থেকে আমাদের কিছু, আমার বাপ জায়গা কিনেছিল, এখনও প্রায় ওখানে 7-8 বিঘা আছে। আমার নানির বাসা থেকে কিছু পাওয়া জায়গাও ছিল কর্ণহারে, ওই জায়গা জমিগুলো আছে এখন। আচ্ছা, তো তুমি হচ্ছে পড়াশোনা কবে শুরু করো, কিভাবে স্কুলে যাও, সেই সমস্ত ঘটনা কি তোমার মনে আছে? হ্যাঁ, কিছু কিছু মনে আছে। আমি যখন ফার্স্ট টাইম স্কুলে ভর্তি হই, তখন আমাদের এলাকাতেই, সেটা হাড়পুর প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই স্কুলে যেতাম আমি। আমি ছোট থেকে অনেক চঞ্চল ছিলাম, খুব রাগ ছিল আমার। আমি যখন অনেক পড়াশোনা করি, সে সময় আমি ছাত্র হিসাবে খুব ভালো ছিলাম, খুব যে জায়গাতেই যেতাম, যার সাথে চলাফেরা করি, ছোট থেকে এই পর্যন্ত যার সাথে চলেছে খুব ভালোবেসে ফেলে আমাকে অল্পতেই। ম্যাডাম, স্যার, টিচারগুলো সবাই আমাকে খুব ভালোবাসতো। ওই সময় আমি ছেলেদের ক্যাপ্টেন ছিলাম, কিন্তু একটু ফাঁকিবাজি ছিলাম, বদমাশ ছিলাম, তো পিটি তারপরে ইয়ার সময় যখন হতো সেই সময়টা পালিয়ে যেতাম। দেখা যাচ্ছে ওয়ানের আমি যেহেতু ক্যাপ্টেন, আমাকে আজকে জাতীয় সঙ্গীত, আজকে আমাদের বলার ডেট, এই ডেটে আমি তখন চলে যেতাম, পালিয়ে যেতাম। এরকমভাবে একদিন তেঁতুল কুড়াতে যেতাম, স্কুলের পাশে একটা তেঁতুল গাছ ছিল, ছোটতে যেতাম, দুই তিনজন চলে যেতাম, পালিয়ে যেতাম ওখানে তেঁতুল কুড়াতে। যে একদিন লেট করে ফেলেছি, অনেক লেট করে ফেলেছি। তারপরে আসছি ক্লাসে, এখন আমাদের এক ম্যাডাম, তখন ইংলিশ ক্লাস চলছিল, জুবাইদা ম্যাডাম। ম্যাডাম আমাকে বললো কোথায় গেছিলাম, বাইরে গেছিলাম। আর আমি অনেক খুব ছোটো থেকে অনেক রাগী ছিলাম, তো ম্যাডাম আমাকে সেই সময় ডাস্টার দিয়ে মেরেছিল। আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছিলো যে আমাকে ডাস্টার দিয়ে মারলো কেন। হ্যাঁ, তারপরে আমি স্কুল ছেড়ে দিই, আবারও ভর্তি হয়েছিলাম আমাদের ইয়াতে রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে, আবার টুয়ে ভর্তি হয়েছিলাম। ওখানে মানে অন পাস করার পর, ওখানে ম্যাডামের সাথে ঝামেলা হওয়ার পর আমি কিন্তু ক্লাস ছেড়ে দিই, যে আপনার কাছে আমি পড়বো না, আপনি মারলেন কেন। মানে ওই স্কুলটা ছেড়ে দিই। হ্যাঁ, পাশের অন্য স্কুলে আবার টুয়ে ভর্তি হলাম। ওখানে ভালোভাবে চললাম ফিরলাম, এভাবে পড়াশোনা করতে করতে কাশিডাঙ্গা হাই স্কুলে ভর্তি হলাম। ওখানে অনেক সময় কাটালাম সবার সাথে, বন্ধুদের সাথে, সবার সাথে সুন্দরভাবে চললাম। তারপরে 8 পাস করে ভর্তি হলাম টিটিসি স্কুলে, 9-এ। টিটিসি স্কুলে অনেক স্মৃতি আছে, যেমন অনেক দূর থেকে সাইকেল চালিয়ে যেতাম, দুই বন্ধু তিন বন্ধু যে কয়জনই ছিলাম, আমরা সাইকেলে যাওয়া আসা করতাম। কী সাইকেল মনে আছে? হ্যাঁ, আমার একটা ছোট রেঞ্জার সাইকেল ছিল, লাল কালারের, খুব ভালোবাসতাম সাইকেলটাকে, যত্ন করতাম। ওই সময় যে মানে একটা সাইকেল থাকা মানে তো খুব ভালো একটা জিনিস, যে ভালো লাগার একটা বিষয় ছিল যে আমার একটা সাইকেল আছে, সাইকেলে কীভাবে যত্ন করা লাগবে, সব কিছুই মানে অ্যাক্টিভ ছিলাম খুব। তারপরে ওখানে পড়াশোনা করতে করতে এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষার পরে আমার এক চাচা, শহীদ কাকা নাম, আমাকে বললো যে তুই আমার সাথে চ বাংলাদেশ ব্যাংকে 6 টাকার ব্যবসা করবি। ওই সময় আমি আমার কাকার সাথে যেতাম। এসএসসি রেজাল্টও আসলো, পাস করলাম, কলেজে ভর্তি হলাম। পয়েন্ট খুব বেশি ভালো ছিল না, 3.53 ছিল। সায়েন্স লে পড়তাম। কোন কলেজে পড়তাম? ভর্তি হলাম কোট কলেজে, রাজশাহী কোট কলেজে ভর্তি হলাম। ওখানে ভর্তি হয়ে সায়েন্স লে ভর্তি হয়েছিলাম, কিন্তু পরীক্ষা আমি কলেজে ভাবে যাইতাম না। মানে কেমন আমাকে খুব খারাপ লাগতো যে আমি প্রথমে মানে কলেজ যখন রানিং হয় সেই সময় আমি কিন্তু কলেজে অ্যাটেন্ড করতাম না। বেশ কিছুদিন পর যাওয়ার পর একদিন আমাকে এক ম্যাডাম বলছে, কে তুমি আমাকে বলো, তুমি এতদিন পর ক্লাসে, কে তুমি, তুমি কি স্টুডেন্ট? আমি বলছি হ্যাঁ ম্যাডাম, আমি এ ক্লাসের স্টুডেন্ট, অনেকদিন আসি না। আচ্ছা, তাই? এরকম যাই হোক, আমাকে খুব খারাপ লাগতো যে আমার বন্ধু ছিল না কেউ ওই সময়, তাই কলেজ যেতাম না, একেবারেই যেতাম না। তাছাড়া আমার চাচার সাথে আমি খুব বাংলাদেশ ব্যাংকে 6 টাকার ব্যবসায় অ্যাক্টিভ হয়ে গেছিলাম। ওখান থেকে ভালো টাকা পয়সা পাইতাম, টাকার প্রতি ধরেন আগ্রহটা বেশি হয়ে গেল তখন কাকা। হ্যাঁ হ্যাঁ, তখন পড়াশোনাটা ওভাবে হলো না। ইন্টার পরীক্ষা আমি অবশ্য দিইনি, এসএসসি পাস করেছি, ইন্টার পরীক্ষা দিইনি। তারপরে ওখানে বাংলাদেশ ব্যাংকে আমার অবশ্য খুব, আমি যে জায়গাতে যাই সেই জায়গাতে খুব মানুষ আমাকে ভালোবেসে ফেলে। বাংলাদেশ ব্যাংকে যেমন GM এর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ওখানে 6 টাকার ব্যবসা করতে যে একটা টাকা থাকে যেটা ক্লেমের টাকা বলে, যেটাকে ক্যাশ মানে কেস জমা দেওয়া লাগে, মানে টাকাটা একেবারেই নষ্ট, ওই টাকাটা চলবে না, বাংলাদেশ ব্যাংকেও চলে না। কিন্তু আমার সাথে GM এর একটা ভালো সম্পর্ক হয়ে গেছিলো, এ খাতিরে আমার কাছে ওই কেসগুলো জমা নিত, আমার ওই টাকাগুলো পাস করতো। GM যদি পাস লিখে তাহলে ওই টাকা পাবো, আর যদি পাস না লিখে তাহলে সেক্ষেত্রে আমার ওই টাকাটা বাতিল হয়ে যাবে। ম্যাডামের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমাকে খুব ভালোবাসতাম। তখন আমাকে ওই ব্যাংকের যে কেসে টাকাগুলো জমা দিতাম সেগুলো সবই পাস করতাম। এরকমভাবে চলতে চলতে ক্রিকেট খেলতাম, খুব ভালো লাগতো। তো কয়েক বন্ধু ক্রিকেটে ভর্তি হলো, ক্রিকেট একাডেমিতে, তো আমিও ভর্তি হলাম ওখানে। ওটা হচ্ছে আমাদের টিচার ছিল নুরু স্যার, বৈকালী, হ্যাঁ মনে পড়েছে, বৈকালী সংঘতে। হ্যাঁ, ওখানে অনেকদিন প্র্যাকটিস করেছি, ক্রিকেট ভালো খেলতাম, খেলছিলাম। এরকম করতে করতে আমার এক চাচা ইসলামী হাসপাতালে চাকরি করে, তো উনি ওই জায়গার ব্রাদার, তো আমাকে বললো যে তুমি এগুলো না করে আমি তোমাকে একটা ভালো ডাক্তারের কাছে রাখি, তুমি এই জায়গাতে থাকো। ডাক্তার অর্থোপেডিক্সের ডাক্তার, তো আমি নিজে প্লাস্টার করতাম, তারপরে ওটি অ্যাসেস্ট করতাম ডাক্তারের সাথে, অনেকগুলো ওটি দেখেছি এরকম। যেমন একটা তার ভিতরে একটা বড় ওটি যেটা অপারেশন, যে এক টিচারের পায়ের আঙ্গুলে কাঁটা ঢুকেছিল। ওই কাঁটাটা ঢোকার পর ওই জায়গাতে মানে ময়লা টলা এসে থাকার পর ওই জায়গায় পুজ হয়ে যায়, হ্যাঁ ইনফেকশন হয়ে যায়, গোটা পা পুঁচতে পুঁচতে তখন এই পর্যন্ত হাঁটুর উপর পর্যন্ত পাটা পচে গেছে, একবারেই পচে গেছে। তখন রাজশাহী মেডিকেলে তাকে ব্যাগ দেয় যে এই রোগী আমরা অপারেশন করবো না, আপনি বাইরে কোথাও, যে কারো শরীর থেকে পা কেটে ফেলছে। 4 ঘন্টার অপারেশন ছিল, 8টায় ঢুকেছিলাম, 12টায় বের হয়েছিলাম। অনেক গন্ধ, তার ভিতরেও খুব সহ্য করে এইভাবে মানুষের শরীর কাটা গেছে, এটা এই সেই সব কিছু দেখতাম, এইভাবে অভ্যস্ত হয়ে গেলাম। তারপরে আর এগুলো কোনো কিছু আমার খারাপ লাগে না। তারপরে এখন বর্তমানে আমাদের পদ্মা ইন্টারনেট অফিসে জব করছি, খুব ভালো আছি। না, বিয়ে করিনি। হ্যাঁ, আমি খেলাধুলা দেখেছি, সম্পূর্ণ খেলা দেখতে পারিনি, কিছু কিছু ম্যাচ গ্যাপ গেছে। আমি ব্রাজিল টিমের সাপোর্ট করি, খেলা দেখি, আসলে তো সব খেলা দেখতে পারিনি, অনেক রাত্রে হয়েছে, দ্বিতীয়ত কাজের ভিতরে থাকি। তবে কি হয় না হয় একটু খোঁজ খবর রাখি, যে কে জিতলো এই সেই এগুলো রাখতাম আর কি, খেলা না দেখলো। হ্যাঁ, পদ্মা ইন্টারনেট অফিসে চাকরি করছি, মহাজনও খুব ভালো, সিস্টেম অ্যাডমিন আমাদের বড় ভাই হাসান ভাই, তিনিও খুব ভালো মানুষ।